Check. Make. Good. Make. In. Make. Dive. Dive. Make. Ah. ہر قسمت خلاف ہم رقم و حق حضر بھی حضر ہاں خوشبو ہاں خوشبو بھی لگ گیا ہاں بلکہ تو ہاں بوتی کرنے کے کیونکہ اگر بھالو من کرے تقسیم کرنا باس کو باس کے آواز میں ایک باری কাজী মুসলিয়ত মনে করে প্রশ্ন করা বাইরে প্রশ্ন করে দিবে এটা খার কো আল্লাহ হাল ও খারাপ আসবে এই সেইটার গাঁও দেবেন গ্রামের মধ্যে কয়েকটা বাড়ি আছে এক স্থান না বিভিন্ন স্থান প্রতিনিয়ম করে তো শিখিয়ে বল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রশ্ন করবে সাবানে বলতেছেন যদি মুসলিয়ত হয় যে دیکھوں بنگال নজর প্রতি একতলার মান কাছে পৌঁছে সেখানে কেন একজন মসজিদের কাছে একজন মসজিদ থেকে দূরে একজন রাস্তাঘাটে সুবিধা একটা রাস্তাঘাটে সুবিধা না বুঝলি তাহলে মাকা আছে যদি পুজোর স্বপ্নের দ্বারে কি দিতে পারে আপনার সে মুক্ত করা হবে আর নষ্টের স্বপ্নের দিকে লক্ষ্য করলে সুরতন করতে পারে ইসমান সুরতন বলে লাভা একদিকে লক্ষ্য করলে আপনার সে মুক্ত করবে আর একদিকে লক্ষ্য করলে হিংস বলে ফল বল তর্পি সবুজ কেয়া জায়গা তর্পিও কাজী কাজী যদি মনে করে যে বারটা ভাষা দিয়ে কে কী করা পশ্চিম করে অথবা আলাদা আলাদা আলাদা পশ্চিম করে কাজী লাইফ হয়ে নিয়ে ঢুকতে হবে জিনিসটা কার হাতে ছেড়ে দেওয়া হবে দলিল কাজ শেষ ছিল বলা বাংলা দেখতে পারলেন মানা নাম সার্পন না দেয় এতে পার মানা কাহ হ্যাঁ ইমাম সাহেব গুলো কেন মকুমের দিকে এত রাখতে কেন সুরত দিকে নিতে পারে না মকুমের অহুয়াল মুসুদ একতলা ও তালিকে একতলা হবে বুলদান আর একতলা ও তাহে অথবা একতলা ও নেয় বুলদানকে শহরের ভিন্নতার কারণে মাকসুদ গিয়ে ভিন্নতা ওয়াল মহল মহল এতে পারে গিরান পুরুষ এতে পারে কুলবিলান মসজিদ পরিবহনের মসজিদ কে ওয়াল মা পান তাহলে একতলা ফল ফাঁকা তাহলে দেখলে একতলা ফেল আর পৌষ কালকে অধিক একতলা একদিন পড়োশি পড়োশি ভাই যার যার কোন জায়গায় কোন এলাকায় কোন রোডে বুঝলি মসজিদ কাছে না দূরে রাস্তাঘাট সুবিধা আছে না সব পুঙ্খানুপুঙ্খানুভাবে বইটা দিয়ে সে তাকে উকিল বানায় মত্তকান উকিল বানাই চলবে কেন আবহাওয়াতে প্রকোশ কেন আবহাওয়াতে প্রকোশ দাদা আল্লাহ তাদের আল্লাহ তার মহাটা এসে তারকে বর্ণনা দিল না যে কোন বাবরটা না বাবনায়া কোন শাড়ি যাও শুধুমাত্র শাড়ি কিনে দেবো কাপড়কে মহকার মত্তকান এটা সহি হবে না যত তালিম না করা হয়েছে উকিল আর প্রজা বুঝ আলম প্রজা বুঝ উকিল আলম মহকালা বেল দার এল ওয়াহেদা হ্যাঁ ভাই দু একটা হোক ভাই দা ইকাল দুই হোক আর ঘর মুক্তাল বস্তি গড়ে বুঝলি ধার একটা দু ঘর এক ধরনের ভিন্ন ঘর জান্নাতি কিসমতে কুলে বাইতে হারাইতে তিন ঘর আলম কাউকে হারিয়ে ঘর কত চিন্তা না আলাইহি তোর ঘর যে জ্বর আর হ্যাঁ প্রত্যেকটা ঘরকে আলাদা করে তথ্য করলে যে একটা ঘর আছে পাঁচ বাইরে তো বাঙালি বাংলা বাদ দেব সুবিধা তো সুবিধা দেব এই ধর ধর তুলি আর কৃষিমন্ত আরো কৃষ্ণাত মহাদান और धार को बोले तकसीम किया जाएगा ऐसा नहीं तो बहुत धार के अलाई गौर के अलग अलग तकसीम हो तेरे कौन तत्व के तकसीम करो जाल बन रहा जी गौर को एक कर दिया बहुत खराब है धार के लोग आ जा इधर तो बुजुर्ग तो आज के जरूर कुल और तकसीम अधिक धार किस्म को नहीं आता काला तो की जो रोज फिर किताब ওদের কিতাবের মধ্যে একটা রাখা করছিলাম এক শহরের মধ্যে হইলে কইছিনি ভাই, এক শহরের কথা কইছিনি, অনেকগুলি যার কি কোথায় আছে একটা শহরের মধ্যে, যে মুক্তারের শহরের মধ্যে আসেনি কি দেব একসাথে করে বর্ণন করতে পারবো না, দুটাকে আলাদা আলাদা ভাবে বর্ণন করতে হবে। এক মহল্লা কেন্দ্র কয়েকটা ঘর আছে, একটি মহল্লা মধ্যে অথবা একাধিক মহল্লা মধ্যে একসাথে কম না অল্প ঘর গেল দ্বার গেল অবশ্যই মানা দে, বইয়ত গেল দ্বার গেল অবশ্য গেলাম মানা দেবে, মুখ মন্দির কিন্তু একটা সাথে একটা মিলল সেটা কার হুকুম অনুযায়ী বইয়তের হুকুম অনুযায়ী বইয়ত অনুযায়ী যেরকম এক এক যাইভাবে যে তকসিম করে একসাথে তকসিম করা হবে, আলাদা আলাদা করা হবে না, মানা দেবে মনে হচ্ছে রাখার মধ্যেও একসাথে তকসিম করা হবে, আলাদা আলাদা তকসিম করা হবে না, বুঝছে একসাথে না হয় মনাদুর্য মোতাবায়ন হয় মনাদুর্য কি হয় একসাথে না আলাদা আলাদা মোলা যাক না একটা সাথে একটা মিলানো না কার হুকুম তার হুকুম ইমাম সাহেবের কাছে গেলে ভাই আলাদা আলাদা তকসিম করা হবে, আর সাহেবের ভাই এস্টিমেট ভাবে তকসিম করা হবে। অন্যান্য বাইনের তার বল ওয়াল তার বল বলতে আলামা মারবি কবল জানা হোক কেন মন্দির কার মধ্যে ভাই তার এবং বাইতের মধ্যে মধ্যবর্তী মন্দিরের ফলটা মন্দিরের মন্দিরের মন্দিরটা মন্দির মশাবা হারিয়ে বাড়ি বাড়িতে মশাবা আছে বাড়িতে সাথে সামঞ্জস্য আছে আর কার সাথে ধারের সাথে সামঞ্জস্য আছে লাজা মন্দির যদি মোতা লাজ হয় তাহলে কেউ এক যাইভাবে তৎসিন করবে আর যদি মোতা বাইন হয় কিন্তু তৎসিন করবে বুঝিনি হ্যাঁ আমি এক পার্থক্য আমি করছি না না মোহাম্মদ রমজান করেন জালা রমজান চলো ভাই এবারে বলো না اچھا ایک بتی دھارا سے اباری اثر کے زمین سے امکانات دارن ضیعتن اور دارن وحانتن جیسے دھارا کی زمین باری زمین اتوا باری اور دکان ہنم کیا کے بولا سما کو اللہ وادی مین والا عیدت دستین کیا جائے گا ہر ایک پہلا عیدی طور پر تو دارے بھی زمین بھی نہ جنہیں حرم بھی نہ دھار بھی نہ دیکھ تلا بھی جنس بہت دیکھ تلا بھی جنس کے کالا رب جلو کرو جالا تارا اور حانتا جنس تین ہے جنہاں خدر نے کرا دیا دارا حانت کو دو جنس دارا حانت کے کہ ایک جنس کو رہے جنہاں دو جنس وائی جنہاں آلا بھی بھی تکسن کو رہے تو ملتن کازا آزا کرو غصاب ددوب اللہ کو رہے جکی کیا دا خصاب نے جنہاں صحابے کو دل دوی جنس شمال کو رہے چھے خصابوں کی وانے کو رہے رہے دوی جنس وقالا بھی اجرات الاسر اجرات الاسر نے مقصود کے اندر اجرات الاسر کے مقصود نہیں انا جرات منابت دار بلحان اتباتا جوزو یہ دار لے کار لحانوں تر بینی میں اجارہ نہ ہو جاتا ہے دکانے بینی میں دارے بینی میں کائی کے نہیں لیا دکان کے کینے ہوا اجارہ نہ ہو یہ تمہیں داکتا دیلا اے بینی میں تمہارے دکاندار دیلا مارے ہمیں ایک بھار دوشور تمہیں تاکتا ہمیں بھار دوشور رکھتا دیلا ایک بینی میں اجارہ بینی میں چلو بہت سے ایک جن سے ایک جن سے ہوئے لیں کیا ہاں نواب ایبان نسیتانو جائزنا جائز ہوتی جائزنا ایک جن سے ہوئے لیں یادن بہت یادی مسال میں مسال ایسے نو تیرے نواب دونوں در کی کیوں ہوئے بارا بارا ہوئی جو بے آبار کی ہوئی جو بے آبار نقد ہوئی چلے اور ہانتر جو نفا کا کہ ایک دن نار کی ایک بچر حاصل ایک مشا حاصل ہوئی نا دن ایک دن ایک دن حاصل ہوئی پہلے بس ایک دن دن نصیت ہوئی نا جائے نا تو وہ اسے ایک دن سے مجھے نصیتن لکھی نا جائے نا تو ایک کوتا تھا وہ تھا کہ لا تجلو لیکن ایمار جائز حضر یدلو علیہ النحمان پاس مقصود کی عبارت یہ دلالت کرتا ہے تاکہ کہ دار حنوت ایک جن سے جنہیں علیہ النحمان جن سے مہت فی جلو بھی حسن عبد الرویش پاس برا دی اس مسئلہ کی مسئلہ تھی اس مسئلہ کے دو روایت دوی روایت ایک روایت موضوع سے ایک دن سے ارک روایت موضوع سے دوی جن سے کم بھی ہو چیر روایت دوی جن سے لڑے کی بارہ دی سے ہاں اما کی بلان دوی جن ہاں کوئی سے مطلب کی کوٹ کے بارے بھائی یہ جانا جالا دار الحانو تا بی جن سے دوی جن سے کرا دیسے نا کن تو مقصود ہے اپنا سوچے کہ دونے کے ایک جن سے کہنا ایک کار بینیو میں ایک کار کرائی جیتے پڑھو شروع نا ایم کوئلم نا کہنا حانو دو جنس نا حانو تر مقصد آلا با دارے مقصد آلا با یہ کو کیا کہ تو کوئی چیز بھائی جلو حاضر مسئلہ تے حسنگرہ نیس مطالع کندر مجھے کوئی روایت پہ جنس کی شبہ ایک جنس سے کیا سے ایک جنس ہوا کیسے بھائی

এখন প্রত্যেকের হিসাকে রাস্তা পানি আলাদা করে দেবে। যে সবে মিলে এক রাস্তা ছিল না, সবে মিলে যদি এক রাস্তা ছিল, এখন যদি একটা রাস্তা রাখে, রাস্তা রাখে তাহলে ঢাকাতে কী হবে না, মোনাজাত থাকবে না, ঝগড় বিরোধ হবে না। এই জন্য প্রত্যেকের ইচ্ছ অনুযায়ী তার পানির রাস্তা আলাদা, বাড়ি বাড়ি থেকে পানি নামবে না, বৃষ্টি হলে পানির রাস্তা নামার রাস্তা আলাদা, ওই জন্যই আবার বাড়িতে আসা যাওয়ার রাস্তা দিতে আলাদা প্রত্যেকের হিংসার মধ্যে। হার নসি হার হিসাব কমার দিচ্ছে রাস্তা ও শিল্পে পানিকে ঘাটকে ধরিয়া প্রত্যেকের পানির ঘাট আলাদা। একটা ভুটকুনি আছে সাহেব আছো বাইরে অন্য করছো, তাহলে তোমার বাড়ি যে তোমাকে তোমার বাইরের ঘাটে তো নামতে দিবে, তাহলে প্রত্যেকের ঘাটও আলাদা করে দিতে হবে, যে বাড়ির অনুযায়ী তার ঘাট হবে। যদি বাড়ি থেকে বাহির হওয়ার জন্য তার রাস্তা কী হবে, তার বাড়ি হিসাবটা বাহির হবে। আরে কথা বলেছিনি আসলে ও শেষ মুহূর্তে কোনটা অংশগ্রহণ করছি, একবার লটারি দিলাম পাঁচজনের যে তোমার নাম বিল্ডিংওয়ালা হিসাব অনুযায়ী হয়ে গেছে গান অন্তত আগে কি মত না ঠেলাই জগবাইগুনি আগে মূল্য ঠেলাই দিলে যে জানি না কার্বন কী করে এই জায়গাটা জৈন পাঁচ লাখ টাকা দিতে হবে, আট লাখ টাকা দিতে হবে, তিন লাখ টাকা দিতে হবে, এত হাজার টাকা দিতে হবে। শেষ মুহূর্তে তোমার কী বল যদি কার দরকার পড়ে কি মত ছাড়ান আগে কি মত ছাড়াই দেন, ওই জন্য পশ্চিমটি আমার গুল দিতে হবে আগে আমি গুল দিয়ে বলে থাকি যেন ভালোভাবে কোনো অসুবিধা না হবে। হাত্তা লাই কোনো ইয়াতকে লাই নি হোগান বিন শিবে বাজি বাসকে হিসাব কেন আমরা বিন শিবে বাস বাসকে হিসাব কে সব কোনো সম্পর্ক থাকবে একের অংশ দিয়া সাথে আরেক আরেকজন অংশগ্রহণ সম্পর্ক জন্য না পতন কাটি ও কিসের পথ খতম হয়ে যাবে মোনাজাত দরজার দরজা কি হয়ে যাবে গান বন্ধ হয়ে যাবে কে থাকবে মানে কিসমত সাহাবে থাকার কিসমত কিসমত মানে কি বস তাপ হয়ে যাবে মানে কিসমত তাপ পুরি তুর্বক আমার থেকে পরিপূর্ণভাবে কিসমতের যে প্রত্যেকের হিসা যে আলাদা প্রত্যেকের হিসা যে জন সে পরিপূর্ণভাবে উপকৃত হইতে পারে অন্য হিসার সাথে তার কোনো সম্পর্ক না থাকে। সোমা ইউকা জীব নসিব বিল আব্বাল খেয়াল লকব দেগা নসিব এক হিসেক আব্বাল কে সাথ উসকি মুতাসের কোসানি কে সাথ উসকে বয়রে সারে রাহা তিনজন আছে তাহলে তিনটা বর্ণন করলো একটা আব্বাল একটা সানি একটা হচ্ছে কি সারে। এখন দেখো বর্ণন করতে গেলে একজন আছে গেল ভাই নিস একজন আছে গেল ভাই একজন সুদুস বাইরে সোজা বর্ণন করলো বাইরে সোজা বর্ণন করলে নিস এখন আব্বারে যদি নিস বলার পরে তাহলে নিস হইতে কতটুকু লাগবো তার সাথে যদি হিংস ছয় ভাগ করলে আর দুই ভাগ মিলে নিশ্চয়ই তো না আর ছয় ভাগের এক ছয় ভাগের এক ছয় ভাগের এক ছয় ভাগের এক ছয় ভাগের এক ছয় ভাগের যোগ দিলে করতে হইব নিশ্চিত না তিন ভাগের এক হইতো না আরে ছয় ভাগের এক ছয় ভাগের এক ছয় ভাগ লসাগু করলে কষাগু করলে কিবে তিন ভাগের এক না তাহলে তিন ভাগের দুই ভাগ ভুল গেছি তিন ভাগের দুই তাহলে তিন ভাগের নিশ্চয়ই দোকান যখন আছে ভাগের এক ছয় ভাগের যোগ দিয়ে তো হয় তাহলে একজনের শুধু ছয় করে সোজা বন্ধ যদি শেষ একজনের সুলুক একজনের নিস তাহলে কী করবো তিন বন্ধ করবো এক দুইজনের মধ্যে একজনের নিস একজনের কাছে ভাই একজনের সুলুস এইভাবে যতটা আখেরি যার হিসার আছে এই অনুযায়ী কইটা বন্ধ করবো সুদুস তাহলে সুদুস সুমন হইলে সুমন খুমুস হইলে খুমুস রুবু হইলে রুবু রুবু হইলে চারটা খুমুস হইলে পাঁচটা সুদু হইলে ছয়টা সুমন হইলে আটটা অর্থ শেষ যে যা আছে অংশ এত রোপণ কর সুমান ইউ খুলে যুগ পুরা ফ্যান নিকা লাগে কুড়া করবে কুড়া দিব অল্প কাজী আমার খারে যাই আপনার নাম প্রথম হয়েছে ফলা উৎসাহ আপনার তার জন্য প্রথম মান খারে যাচ্ছে যার নাম দিতে পারে ফলা উৎসাহ উৎসাহ তার জন্য কে এভাবে নাম দিই আসবো কায়দা খুলবে এটা তো বয়স চলল না সারে হেঁটে তার ওই জিরা আমি বলছি কায়দা খুলে যাবে করতেছে আইয়ান দুরা ইলা জালিকের আকালের কি আনসিলা লাস নজর করে গেল কাল কাছের নেন আকালে আনসিবা কি করো গা হিসারা কম তাদিকে লক্ষ্য করবো পাইজা কান আকাল সুলসান আকাল কত আছে সুলস যা লাস কথা যে কই করবো কান কান সুলসান যদি আকালে কো হয় যা লাস সুলসান আর দাসান কয় সয়দান ইয়ুম দিনার কিসমত তাকে আসান হয়ে যায় কিসমত কারো সারাহনা মাশবাহান বিল কবায়েত মুনতাবি তৌফিকিল্লাহ তাআলা যিনি সেকেন্ড সাহেব সাহান তো শিক্ষা কবায়েত মুনতাহা কান্দর আল্লাহ কে তৌফিক কি দিয়া আর সন্দিগি সে সাহ মানে তো শিক্ষা কিস কে আন্দর কবায়েত মুনতাহা কান্দর আল্লাহ তাআলা কে তৌফিক দিছে আচ্ছা ফিল কিতাবে যিনি যিনি সম্ভব না পাঁচ শতক দশ শতক বাড়ি যদি আলাদা ঘাট করে রাস্তাগুলি বসবাস করে ওই দিকে দূর করতে হইয়ে তোমত মালিকা কাজী কার প্রতি মাইল উঠছে গা এই সন্দেহকে দুর্বৃত্তি করার জন্য হাত তালাম আইয়ান আলী কুল্লু মিনুন সিমা মিন গাইয়ে একটা রায় আগে টাইম কালে লাগে চেষ্টা কো বেকার কুলাম নাজি কে কাজা যায় কেন জান নাজি মান কথা কেউ কে পাটলা ইয়ে কাজা কামা না কাজা যে হুক পাটলা কে এ হুক কাজে পয়সা দিলে কেউ কথা বলতে পারবে না তে পারবে না তকসিম করব যে তোমার এই তো তোমার এই হিসাব এটা কি রব প্রতিকার অধিকার ফাইনাল লোক বাস মালিক হ্যাঁ এলজাম কোন টাকাকে পরিমাণ সমান করে দেওয়া টাকা দিলে কি টাকা হইব আর না দাখিল করে কাছের নেক ভাটোরা কান্দ দ্বারা ইমার দ্বারা নিলক ইল্লা বি তারাজি না মঙ্গ রাজি উনে হারাজি লিবিন জান্নালা শিরকত বি দ্বারাহি কাউকে শিরকত নিয়ে দ্বারাহি কান্দ তারা শিরকত কে মিলে দ্বার মিলে টাকার মধ্যে শিরকত তো না মিনু আর কিসমত মিনু হুকুক লেখা আর কিসমত কিছু না করবার হুকুকে স্ট্রাইক মধ্যে আর কিসমতরা হুকুকে স্ট্রাইক না তারা হকটা শুরু গেছে এটাকে প্রত্যেকের জন্য হিসা নিয়া সুন্দরভাবে চলতে পারে এই জন্য তো জান নাইয়া ভূত বিতা আদি কাউকে আকার দ্বারা হিমার দ্বারা নেই কেউ দাখিল করে হো তো জায়গা তা আদির কিসমত কেন্দ্র বল জ্ঞান না আহাদা মা ইয়াসির আইন রাখা একজন কাছে بہنی تھا کہ بھائی سر بتارا ہی ہوں آکار بھی جمع اوپر جمع میں دکھ رہے تھے ہے تو میں ٹکا دوں بھائی بے بہن نوڑ لے اٹھا بار بھی مجھے ایک لاکھ کے ایک بار فیلانو ہوئی بیشی در ہوئی کولا ہے اپنے آنے نیچے نہیں ایرے سو بھوک سکو رہے ہیں ایرے کوئی خیال کی ٹھیک نا بلے ہے تو پھر حال کی بھیلی تسا بھائی تو بھیلی تسا آر ٹکا تارا ہاتے شکو بے دیبو تو عدالت ہوئی لگو عدالت تو پھر حال بارا شمان کولا پھر حال شمان ہوئی لگو فدرائیم الاخر فی زمتی ہی لعاللہ اولاد মেলার মতন ঘুরাইব সূর্য তো কিছু না তোমার মেলার মতন ঘুরাইবার সময় দিতাম না টাকা মন্ডন করেছি টাকা মন্ডন করে নেওয়া যাওয়ার সমান সময় একজনের বেশি নিবে একজন কম নিবা এটা হতে পারে না বুঝছে চলো ভাই برابری قائم کرنا مگر قیمت ٹھہرنے کے لیے برابری تمہارے لے لو تم ہی آج تم باری بیٹنگ لے لو برابری قائم ملو শেষ মুহূর্তে যে আগে মূল্য ট্রেন একটা বাড়ি আছে বাড়ির চারটে ঘর আছে বাড়িটা দিক দেখে বাড়ি বাড়িটার দিকে নি চারটে ঘর একটা মধ্যে আছে তিনশো আর বাকি তিনশো তো খালি অল্পন করলে কি তিনশো বাদ দিয়ে গণ দিব আর তিনশো তো আলাদা আলাদা বন্ধ একসাথে করতে হবে তো তখন একজনের বলবো বেনা একজনের বেনা করতে হন কী করবো এই হিসাবে কইছে যে আর কি পায়মানা কে ধরিয়া কত কত হয়েছে যে জমিন জমিন বর্ণন করে দিব বাইরা কত হাত আছে যে কত বর্ণন করে দিব লেনাল আসকো জৌকে মুসাহাত কে ধরিয়া সে তাকসিম করে আসলে মমসাহাত কে অন্তর যেগুলি না ভাব জিনিস গজ দিয়া নল দিয়া মা ভাব জিনিস সেইগুলি কি কি আগে কি করব মাইকা ফেলবে গজ দিয়া নল দিয়া জি জি কতটুক মূল্য বেশি হতে পারে যার সাইডটা খারাপ থাকে বুঝছে বরাবর হয়ে যায় তার বলো দারাইনবির কিসমের জরুরত দাখিল হোক আর দারাইন কিসমত কে আন্দার জরুরত কি বেনা পড় আর জরুরত তো তাতাকাদ্দার বিকদ্দের জরুরত আর জরুরত তো তাতাকাদ্দেরও একটা কাজে আছে আর জন্য তো যেরকম তুমি ভাইনা করছো, আম তোমার কাপড়কে মাথা তুলবে না, তোর ভাইনা করছো ছবিটাও তুলবা, এর বেশি তুলন যাব আর জন্য তো কথা কাঁদতে বিকল আর জন্য তো কথা কাঁদতে বিকল করতে গেছো কি পাশা খুঁজলে বইবা না পাশা বন্ধ করে বইবা, কেন ওইখানে পাশা খুলন লাগতো না আর জন্য তো কথা কাঁদতে বিকল। মালের কোনো বেড়া আছে ভাইয়ের বোনের মালের মধ্যে কোনো অধিকার আছে ভাই? আগে ভাইয়ের বোনের মালের কোনো অধিকার আছে, কিন্তু বিয়া দেওয়ার সময় মহর ধার্য করে ভাইয়ের অধিকার আছে, কেন দৌড় হচ্ছে? তদ্রুপ এখানে জমিন বন্টন করতে গিয়ে জমিন বন্টন বাড়ির তখন দাম ধরনের কোনো অর্থ নাই, কিন্তু জরুরত ভিত্তিতে এখানে কিসের জন্য হিসাব দিয়েছে বুঝিনি? কালা যে ভাই লাভ বেলা তারা ওকে একটু অধিকার নিয়ে শিল মালে এনে সকিরা একটি মাল নেয় মালে উঠতে সরিয়ে রেখেছিনি সোমাই আমি কুম তসমিয়া তসাদাক বস মালিকে তাই কেন মহর কুক জরুরত তদবির বিল্ডিং করছে তুমি আমার দেখো আমি তোমাকে জায়গা ছেড়ে দেবো, টাকা পয়সার প্রশ্ন নাই, কে কে বলে মোহাম্মদ আছে এই মূল্য পরিমাণ কভার হইতেছে না, আরে টাকা দেওয়ার পরে হইতেছে না, বরাবরই গা লাইজনগুলো তাকে তসবিয়া আর তো কে বরাবরিটা সাব্যস্ত করা সম্ভব হইতেছে না, জ্ঞান না জ্ঞান জমিন দেওয়াছে না, জমিন দেওয়ার পরে যত টাকা বাকি রয়েছে যেমন টাকা দিচ্ছে 5 লাখ টাকা আরো 2 লাখ টাকা ব্যানার বাকি রয়েছে, 2 লাখ টাকা দিয়ে দিব আসল ছোড়া নিয়ে যা তাই মঙ্গল বিভোধ করণে কে লিয়ে দুর্লভ কি জরুরত হয়ে যায় আসল ছাড়া যাবে না আসল রূপে থাকতে হবে আজকে যদি বলে না হয় আচ্ছা জমিন দেওয়ার পরও টাকা দেওয়ার পরও হইতেছে না, মূল্য রয়ে গেছে তাহলে টাকা দিব। আসল কি যেটা বরাবরই কি হিসেবে জমি হিসেবে হিসাবে থাকতে হবে। হ্যাঁ তাহলে এখন আসল ছাড়া যাতে না দৌল উঠতে ব্যানার রয়ে এখন আমার দৌল উঠতে থেকে জমিন দিয়াও ব্যানার মূল্য হইতেছে না, বাধ্য টাকা দিতেছে।